স্বর্গপুরে কেউ নাহি সন্ধান জানে কেন, জিজ্ঞাসিলে খোদার কথা দেখাই আসমানে, জিজ্ঞাসিলে খোদার কথা দেখাই আসমানে। আছেন কোথায়, আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি সন্ধান জানে কেন, জিজ্ঞাসিলে খোদার কথা দেখাই আসমানে, জিজ্ঞাসিলে খোদার কথা। Yeah. তার খলিফা সাতজন জিজ্ঞেস করেছে, সাতজনকে সেই একই কথা বলেছে, নবী মেরাজেতে গিয়ে যে ভেদ তিনি এলেন নিয়ে। নবীজি যা বুঝাইলো চারজন তাই বুঝলো। এইবার চারজন বুঝে আবার চার গোলে ফেলো। ফকির লালন বলো ভীষণ গোলে, দেখো ফকির লালন কোথায় যাবে এখন। তাই লালন সাহেব বলছে, গোলে পড়িসনি, মূল ধর্মটা কি এটা আগে জানি, ওই পথে চল। কিন্তু এখন এই ইসলাম আমার মনে হয় 100 ভাগে ভাগ হয়েছে। দেখো আমার দেশে কত পীর পয়গম্বর, গাউস কুতুব এক একজন, আর ভাব এক এক।